রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ আপনা তারুফ করওয়াতে হুয়ে ফরমাতে হ্যায় আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ুমহা বিল কুফর ওয়া আনা আল হাশির আল্লাযী ইউহশারু আন-নাসু আলা আকিবাই ওয়া আনা আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী। সহিহ মুসলিম কি রিওয়ায়াত হ্যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া, মেরে সাহাবা মেরা নাম মুহাম্মদ ভি হ্যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা মুবারক ওর প্যারা নাম হ্যায় জিসকি কায়নাত কে হর জাভিয়ে মে তারিফ কি জায়ে। ওর ওয়াকিয়াতান আল্লাহ তাআলা নে আপনে মেহবুব কি হস্তি কো ইতনা বুলন্দ কিয়া কি আজ জো ভি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিন্দগি কে কিসি পহলু কো পড়তা হ্যায় দুশমন ভি তারিফ কিয়ে বগৈর নহি রহতা। শর্ত ইয়ে হ্যায় কি ও দিয়ানতদারি সে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুবারক জিন্দগি কা মুতালা করে। মেরা নাম আহমদ ভি হ্যায়, মেরা নাম মাহি ভি হ্যায়, ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ুমহা বিল কুফর। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিয়সত সে কবল, আমদ সে কবল আরবোঁ কি হালত কিস তরহ দিগরগোঁ থি? ও লোক জিতি লড়কিয়ों কো জিন্দা দরগোর কর দেতে, কত্ল ও গারত মে অর এক দূসরে কা নুকসান করনে মে কিতনে আপনে আপ কো শের সমঝতে থে। অর শায়েদ কি আরব কি রজঈয়ত কহকরা কো বয়ান করতে হুয়ে হালি নে সচ কাহা, চলন উনকে জিতনে থে সব ওহশিয়ানা, ও মার আর লুট মে থে ইগানা, ফসাদো মে কটতা থা উনকা জমানা, না থা কোই কানুন কা তাজিয়ানা, ও থে কত্ল ও গারত মে চালাক এসে, দরিন্দে হুঁ জঙ্গল মে বেবাক জেসে। লেকিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিয়সত কে বাদ ইহি লোক কায়নাত কে সবসে খুবসূরত লোক বন গে। আর ইসলিয়ে আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হ্যায় ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ুমহা বিল কুফর। মেরা নাম মাহি হ্যায়, মেরি বিয়সত পে আল্লাহ তাআলা নে কুফর কে তমাম দবিজ পর্দোঁ কো চাক কর দিয়া, অর এক খুবসূরত মুআশরে কা বুজুদ দুনিয়া নে দেখা। আর ফরমায়া ওয়া আনা আল হাশির الذي يحشر الناس على عقبي। میرا نام حاشر بھی ہے, میں صرف دنیا میں ہی پوری کائنات سے اعلی نہیں, قیامت کا دن ہوگا آدم فمن سواه تحت لوائي, آدم سے لے کر قیامت تک آنے والی آدمیت اور انسانیت بشمول انبیاء علیہم الصلاۃ والسلام سب کے سب میرے جھنڈے تلے جمع ہوں گے। পুরী কায়নাত হিসাব ও কিতাব মে পরেশান হোগি, কবি কিসি পেগম্বর কে পাস সফারিশ কে লিয়ে, কবি কিসি নবী কে পাস সফারিশ কে লিয়ে, লেকিন সবকো ফির আখির মে আগর জমা কিয়া জায়েগা তো মেরে পাস জমা কিয়া জায়েগা। উস ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত কে আরশ তলে সজদারেজ হোগে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফির আপনে মেহবুব সে মুখাতিব হোকর ফরমায়েঙ্গে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক ওয়াসাল তুআতা ওয়াশফা তুশফা, আপনার সর মুবারক উঠাইয়ে মুতালবা কিজিয়ে, হাম আপকে মুতালবাত কো পুরা করেঙ্গে, সফারিশ কিজিয়ে, হাম আপকি সফারিশ কো কবুল করেঙ্গে। ওয়া আনা আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, মেরা নাম আকিব ভি হ্যায়, মে আখরি পেগম্বর হুঁ, মেরে বাদ কোই পেগম্বর নহি আয়েগা। আনা খাতামুন নবিয়্যীন লা নবিয়্য বা'দি, মে পেগম্বরোঁ কা ওয়া মুবারক সিলসিলা জো আদম আলাইহিস-সালাতু ওয়াস-সালাম সে শুরু হুয়া, উস মুবারক সিলসিলে কি আখরি কড়ি মে হুঁ, মেরে বাদ আল্লাহ তাআলা নে নবুওয়াত কা দরওয়াজা বন্দ কর দিয়া হ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসমায়ে মুবারকা জিস তরহ আপকি জাতে আকদস পুরি কায়নাত সে আলা, আপকে নাম ভি পুরি কায়নাত সে আলা, আপকা নসব নামা ভি পুরি কায়নাত সে আলা। আল্লাহ কে দীন কি দাওয়াত আর লোগো তক পৌঁছানে কে লিয়ে ইস ভিডিও কো জরুর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করেন।